দিনের সোন ধরা সন্ধ্যা আরে এমনি মায়া বিরাত মিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কিবা দিলে সেদিনের সোন ঝরা সন্ধ্যা গোপনে তুমি কি বানিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বানিলে গোধুলি জবে মায়া রাতে ফুল হয়ে ফোটে তেমনি করে জানি হৃদয় পাত্র মোর অনেক সুধায় ভরে ওঠে কাজল ব্যথার মে ছড়ায় কথা যেমন করে জেনেছি তুমিও কি তাই জেনেছিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাদিলে সেদিনের সোন ধরা সন্ধ্যা আরে এমনি মায়াবিরাত মিলে দুজনে সুধায় যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বাদিলে